একজনের সঙ্গে দেখা, কি বলছেন, তুমি কোথায় গেছিলে? আবু সাইদ, আবু আবু আবু বুসরা সাহাবী থেকে। আবু বুসরা সাহেব রাসূলুল্লাহ, তিনিও সাহাবী। আবু হুরায়রা বলছেন, কোথা থেকে এসেছিল তুমি? বললাম, না তো হাই সুকাল্লাম আল্লাহ মুসা, যেখানে মুসার সঙ্গে আল্লাহ তারা কথা বলেছেন। তখন সাহাবী বললেন যে আমি যদি আপনাকে আগে দেখতাম তাহলে আমি মানা করতাম যে আপনি এইভাবে তুর যাবেন না। কেন? আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।